إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تازر وازرة وزر وأخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم أو علم ينفع به أو والد صالح يدعو له رواه مسلم প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা জুমার মসজিদে আসতে পেরেছি, কোরআন ও সহি হাদিসের দুটি কথা শোনার জন্য বসতে পেরেছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, কোরআন ও সহি হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজলিমিন, রাহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের প্রতি। ধারাবাহিকভাবে আলোচনা চলছিল কবর এবং কবর কেন্দ্রিক বেদাত সমূহ, আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্ব আলোচনা হবে মৃতদের জন্য জীবিতদের কি করণীয় রয়েছে। আমরা যারা মরে গেছি এবং যারা জীবিত আছি, যারা মরে গেছে তাদের জন্য জীবিতদের করণীয়টা কি, এ সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। গত পর্বে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর, সূরা 185 নম্বর আয়াত, সূরা নেসা 4 নম্বর, সূরা 78 নম্বর আয়াত, সূরা জুমা 62 নম্বর, সূরা 8 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 3 নম্বর, সূরা 144 নম্বর আয়াত এবং সহি বুখারী মুসলিম সব হাদিসগুলাতে রয়েছে এবং মিশকাতের ইমানের অধ্যায় 110 নম্বর হাদিস আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা একথাই প্রতীয়মান হয়েছে যে পৃথিবীতে যত প্রাণী আছে অন্তত পক্ষে যার জীবন আছে তাকে মরতেই হবে। মরা ছাড়া, মৃত্যু ছাড়া জীবের আর কোনো পরিণতি নাই, সুতরাং জীব মাত্রই তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। অতএব মরা যখন লাগবে, এই পৃথিবীতে আমরা যখন চিরস্থায়ী থাকব না, তখন অবশ্যই এই আত্মা বিলীন কখনো হবে না, এই আত্মা কখনো মরবে না, সুতরাং এই আত্মার পরিণতি একটা কিছু আছে। সেই আত্মার পরিণতিতে কি আছে আমাদেরকে সেটা ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে উপলব্ধি করতে হবে যে এই আত্মাটা কি শান্তিতে থাকবে নাকি অশান্তিতে থাকবে, অথবা আমরা মরার পরে ওই জগতের জন্য কি করলাম, ইহকালের জন্য কি করেছি আর পরকালের জন্য কি করেছি, প্রতিদিন অন্তত পক্ষে সবার আগে কথাগুলো চিন্তা করা দরকার। আজকে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন কেউ যখন মারা যায় তখন আমরা অতি উৎসাহী হয়ে উঠি, পিতাকে যতটুকু সম্মান করার দরকার ছিল জীবিত থাকতে ততটুকু সম্মান করি নাই, আমার মাকে যতটুকু সম্মান করার দরকার ছিল জীবিত থাকতে ততটুকু সম্মান করি নাই। তাহলে কি করা যায়, পিতা বা মাতা মরার পরে বা আত্মীয় স্বজন মরার পরে আমরা তখন চিন্তা ভাবনা করি একটা বড় করে চল্লিশা করতে হবে যাতে মনে করে যে ওর পিতাকেও খুব ভালোবাসত, একটা ঘটা করে চল্লিশা করতে হবে যাতে মনে করে ওর মাতাকে অত্যাধিক ভালোবাসত, আর কিছু না হোক অন্তত লোকে যেন বলতে পারে যে ওই লোকটা কাঙ্গালি ভোজ এত বড় খাওয়া খাওয়ানে খাওয়াইয়েছে আর কি, অনেক বড় কাঙ্গালি ভোজ দিয়েছে, মানুষ যাতে এটা বলতে পারে। আমরা কম বেহায়া না, কারণ আমরা কবর খনন করেছি, তার জন্য সওয়াব আছে না নাই? জানাজার সালাত আদায় করেছেন, তার জন্য সওয়াব আছে না নাই? মৃতকে কাঁধে করে নিয়ে গিয়েছেন, তার জন্য সওয়াব আছে না নাই? মৃতকে গোসল করিয়েছেন, তার জন্য সওয়াব আছে না নাই? কিন্তু এই সওয়াবের কথা এখন বর্তমান মানুষ চিন্তা করে না। তারা চিন্তা করে যদি খাটিয়াটা নিয়ে যাই, আর যদি কবরটা খনন করি, আর যদি মাইয়াতকে গোসল করাই, পরিণামে যখন 40 হবে তখন আমাকে ভিআইপি ভাবে দাওয়াত দিবে, দাওয়াত দিবে এবং কিছু দিতেও পারে, এরকম আছে না নাই? তাহলে আপনি কি সওয়াবের আশায় মৃত্যুর সৎকার্য করিয়েছেন, নাকি আসলে আপনার উদ্দেশ্য ছিল কিছু কামাই করা, অথবা উদ্দেশ্য ছিল দাওয়াত খাওয়া? উল্টা হয়ে গেছে সিস্টেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোনো মানুষ মারা গেলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওরা খুবই অসুবিধার মধ্যে আছে, কারণ ওদের পরিবারে একজন লোক মারা গেছে, ওদের পরিবারে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা তোমরা তো ভালোভাবে দেখো না, অতএব তোমরা কি করো, নিজে থেকে ওদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করো। আর আমরা যে মরেছে তার কাঁধের উপর উঠে তার বাড়িতে খাওয়ার ঢল বইয়ে দেই, ঠিক কিনা? ঠিক উল্টা। তবে একটা কথা বলতে চাই, পিতার জন্য 40 করেন, লক্ষ টাকা খরচ করেন, আর হুজুর দিয়ে মেলাদ পড়ান, তাতে সায়রানা লাভ নেই। যারা গিয়েছে দাওয়াত খেতে আর কিছু টাকা ইনকাম করে এনেছে, ওরা ওদের পেটের মধ্যে অগ্নিভক্ষণ করেছে, উপকার যা হয়েছে, মাটির জন্য কিছু সারের ব্যবস্থা হয়েছে আর কি, পায়খানা করলেন, সব শেষ, একটা চারানা সওয়াবও নাই। আই উইল বি ওপেন চ্যালেঞ্জ, একটা চারানা সওয়াবও নাই। তাহলে সওয়াবের ব্যবস্থাও আছে, সেটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো। সওয়াব নাই এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাজম 53 নম্বর সূরা 38 নম্বর আয়াত, তাজিরু ওয়াজিরাতুন বিজরা ওয়া উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ওই কিয়ামতের দিন পাপের বোঝা বহন করার জন্য যদি আপনার আম্মাকে আপনার আব্বাকে ডাকেন, সেদিন তারা সম্পর্ক ছিন্ন করে দিয়ে বলবে, আমার জীবনে কোনো বেটা বেটি ছিল আমার মনে নাই। আল্লাহ বলছেন ফাতির সূরা 35 নম্বর সূরা 18 নম্বর আয়াত, ওয়াইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউ ওয়ালাউ কানা যা কুরবা, ওয়াইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা, কিয়ামতের কঠিন দিনে কেউ কারো পাপের বোঝা বহন করার জন্য যদি আহ্বান করে, লা ইউহমালু মিনহু শাইউ, তা থেকে চারা না অল্প একটু কিছু কেউ বহন করবে না। আল্লাহ বলছেন লাও কানা যা কুরবা, সে যদি তোমার নিকটতম আত্মীয় হয়, তোমার ভাই হয়, তোমার বন্ধু হয়, তোমার বাপ হয়, তোমার মা হয়, কেউ সেদিন গ্রহণ করবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা মারিস সূরাতে বলেছেন ওয়াসাহিবাতিহি ওয়াখি, সেদিন আপন স্ত্রী ভাই সব কিছুকে ভুলে যাবে, সেদিন বন্ধু বন্ধুর কোন খবর নিবে না, ইউবাসসারুনাহুম, যদিও বন্ধু বন্ধুকে দেখতে পারবে চিনতে পারবে, কিন্তু যেই বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দিয়েছে, কিয়ামতের দিন এমন কি হবে যে বন্ধু বন্ধুকে চিনতে পারবে না। ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, অপরাধী ঘুষখোর জুয়াখোর সুদখোর আর যারা শেরেক বেদাতের পাপে নিমজ্জিত, সেদিন পণস্বরূপ দিতে চাইবে, সেদিন পণস্বরূপ তার ভাইকে দিতে চাইবে, তার স্ত্রীকে দিতে চাইবে, এমনকি অনেক গোত্র আছে যে গোত্র আরেক গোত্রকে সাপোর্ট করে, আত্মীয় স্বজনের গোত্র দল, সেই সমস্ত দল বিপদে পড়ে গিয়েছিলেন, বাঁচিয়েছিলেন, কিয়ামতের দিন এই দলটাকেও আল্লাহর সামনে হাজির করে বলবেন, আল্লাহ এই দল লও, ধন সম্পদ আছে সব নেও, ওমান ফিলার যে জামিয়ান জমিনে যা আছে সব নেও, সোম্মাই উমজি। অতঃপর বাঁচতে চাইবে, বাঁচতে কি পারবে? আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, ইন্নাহালা দ, নিশ্চিত এটা লেলিহান অগ্নি, নাজ্জা আতাল্লি সাওয়া, তাদের চামড়া জ্বলে জ্বলসে পুরে সারখার করে দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ওহে কাফের অবিশ্বাসকারী, দুনিয়াতে তো আজকে যদি এই আজাব থেকে বাঁচার জন্য তোমাকে আমি এক দুনিয়া পরিমাণ সদাকা করতে বলি, তুমি করবা? বলে আল্লাহ এক দুনিয়া না, এরকম দুই দুনিয়া পরিমাণ যদি আমার কাছে স্বর্ণ থাকতো আমি আল্লাহর পথে সব দিয়ে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতাম। তাহলে বোঝা যাচ্ছে কেউ কাজে লাগবে না। এই যে হুজুর, হ্যাঁ, এই যে রুমাল জড়িয়ে শকুনির খাওয়া খেতে গেল, কিয়ামতের দিন কোনো কাজ হবে? এরা উপকার করতে পারবে তারা না? একটি হাদিস বলেই নি, হাদিসটি উল্লেখ আছে বুখারী মুসলিম মিশকাতের 5373 এবং আর রাহিকুল মাকতুমের 125 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া ফাতেমা বিনতা মুহাম্মদ, হে মুহাম্মদের বেটি ফাতেমা তুমি শুনে রাখো, ইন কিদি নাফসাকা মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। ওয়াইন শিতা মিন মালি, যদি আমার মাল ধন সম্পত্তি দুনিয়াতে যা আছে তুমি নিতে যাও, নিয়ে নাও, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লা উগনি আনকে মিনাল্লাহি শাইয়ান, কিয়ামতের দিন আমি তোমার বিন্দুমাত্র উপকার করতে পারবো না। আমি হয়তো ভুল বলতে পারি, যারা আলেম আছেন আরবি অনুবাদ করে নেন। আল্লাহে আল্লাহর কসম, লা উগনি আনকে মিনাল্লাহি শাইয়ান, একটু না, একটু উপকার করতে পারবো না। তাহলে কেমন করে আলেম সাহেব বলে ফরজ সালাত বাদে সম্মিলিত মোনাজাত করো, মরার পরে সম্মিলিত মোনাজাত করো, এরপরে কবরের সামনে যায় সম্মিলিত মোনাজাত করো, এরপর দাওয়াত খেতে যায় সম্মিলিত মোনাজাত করো? আরে ওরা হাদিস হাদিস করে কেন? আমি আছি না, কিয়ামতের দিন আমারে দেখাই দিও। নবী বলছেন, ফাতিমা তুমি আমার বেটি আর আমি রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ নবী, আমি তোমার চারণার উপকার করতে পারবো না। আর হুজুর কত বড় চোরের চোর, ইমান চুরি করে সে বলতেছে যে না আমি তোমার সেদিনকে দেখবো, অসুবিধা নাই, তুমি করে যাও, আমি আসি না। এই হয়েছে পরিস্থিতি, বলে আত্মসমর্পণ করো, সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। ও বোকারা বুঝতে পারে নাই যে সাধারণ তো ক্ষমা না, সবটির ফাঁসি হবে। এ সরকারও যাও, ওই সরকারও তাই, ওই সরকার ইংলিশ ভাইদেরকে বললো আত্মসমর্পণ করো, সাধারণ ক্ষমা করো, তোমাদেরকে মিডিয়ার সামনে কথা বলতে দেওয়া হবে, কিন্তু রাজনীতিতে বলে সত্য বলতে যে কিছু নাই তা আসলে কেউ বুঝতে পারে না। আজকে সকালে একরকম, বিকেলে আর একরকম, বিকেলে সকালে যে রাজাকার, বিকেলে সে মুক্তিযুদ্ধ, সকালে যে স্বৈরাচার, বিকেলে সে কি দেশপ্রেমিক। এই হয়েছে ঘটনা। তার মানে ক্ষমতা চাই, ক্ষমতার জন্য সব করতে পারি, সব ক্ষমতার জন্য সব করতে পারি, দিনকে রাত, রাতকে দিন করতে পারি, কি বলবো, আলহামদুলিল্লাহ বলবো না সুবহান আল্লাহ বলবো, আমি বুঝতে পারতেছি না। দুই নেত্রী দেশের খুব ভালো চান, এজন্য দেখছে যে 15 কোটি জনসংখ্যা দিন দিন বাড়তে আছে, এদের কুমাতে হবে, আগুন লাগাও পুরো, জনগণ কুমুক। বাংলাদেশের অর্থনীতির এই অবস্থা, দুই নেত্রী, এক নেত্রী বসে আছে দেখতেছে, এই তোমরাই খালি মরো, নেতারা একটু আসো না রাস্তায়, তোমাদেরকে গুলি করে মারবো, তোমরা খালি একাই মরো, খালি পাবলিক মরে, তোমরা তো ধরাছো আর বাইরে থাকো কেন, তোমরাও একটু আসো। কি সুন্দর আহ্বান, দেখতে পাচ্ছেন কি সুন্দর আহ্বান! আর ওরা কি করতেছে, পেট্রোল মেরে আগুনে ঝলসে মানুষদেরকে হত্যা করতেছে, একেবারে সবার সামনে, সবার সামনে। নিজেই প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, যেগুলা সাংবাদিকেরা ভিডিও করতে পারে না তারা নাকি ভিডিও করে আবার দেখায়, তার মানে আতঙ্ক সৃষ্টি করতে চায়, দেশে একটা আতঙ্ক সৃষ্টি করে এর মাধ্যমে একটা ফায়দা লুটতে চায়। পিছনে হচ্ছে ক্ষমতা, আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ক্ষমতা চেয়ে নিল ওর চাইতে হতভাগা আর কেউ নয়। মেশকাতের হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু সংখ্যক দায়িত্বশীল যে বলবে, আল্লাহ তুমি আসমানের ধ্রুবতারার সঙ্গে বেঁধে এক আসমান থেকে আর এক আসমান পর্যন্ত তুমি আমাকে টার্নিং করো, তবু আমাকে দায়িত্ব দিও না। দায়িত্ব কেউ নিতে চাবে না কিয়ামতের দিন, দায়িত্ব বুঝায় যখন দিতে চাইবে তখন বলবে, আল্লাহ এই ধ্রুবতারার সঙ্গে যদি বেঁধে রেখে আমাকে এখান থেকে ওখানে টার্নিং করা হতো তাও অনেক ভালো ছিল, কিন্তু আজকে দায়িত্ব যে নিয়েছি এই দায়িত্ব আমি কিভাবে বুঝিয়ে দিব। বিশ্বাস করেন, আমি আহলাদিস যুব সংঘের একজন সভাপতি গাজীপুর জেলা, আমি আমার দায়িত্ব বুঝিয়ে দিতে পারবো কিনা জানি না। অনেক বড় কঠিন দায়িত্ব, ছোট্ট একটা দল, তার মধ্যে ছোট্ট একটা পদ, তারও যে কত হিসেব হবে বলা যায় না। আর এরা দায়িত্ব নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়। সি সি সি সি মানুষ নিচে নামতে পারে কিন্তু এত নিচে নামে কি করে। যাই হোক, এবার আসুন সুরা নাজম 53 নম্বর সুরা 38 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আর উল্লেখ রয়েছে সুরা নাজম 53 নম্বর সুরা 38 নম্বর আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য 169 এবং 70 পৃষ্ঠায় কথাগুলো উল্লেখ রয়েছে। তিনি বলছেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং তার দলবল এই আয়াত দ্বারা এই ফতোয়া গ্রহণ করেছেন যে, এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, এই আয়াত দ্বারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কারো নেকি কেউ পৌঁছাইতে পারে না, কারো নেকি কেউ পৌঁছাইতে পারে না, নেকি বক্সে দেওয়া যায় না, কোরআন পড়ে হাফেজ নিয়ে এসে নেকি বক্সে দিবেন হবে না। তারপরে এই যে কি বলে, ওই যে ছোট ছোট গুটি পাথর লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে হ্যাঁ ওর জন্য বক্সে দিবেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার দলবল বলছেন যে এই আয়াত দ্বারা প্রমাণ হয় এগুলা কোন রকম কাজে লাগবে না, সম্পূর্ণ ভুয়া। সূরা ইয়াসিন পরে আপনার মৃত ব্যক্তিকে বক্সে দেবেন হবে না। ইয়াসিন তখন দরকার ছিল যখন সে জীবিত ছিল, ও তো মরে গেল, মরার পরে সূরা ইয়াসিন পড়ার মানে ওর গলায় কি একটা পা দিয়ে ধরে রাখা, মৃত ব্যক্তিকে কষ্ট দিয়েন না। সূরা ইয়াসিন পড়ার দরকার ছিল তখন যখন ও জীবিত ছিল, আর জীবিত মানুষকেই কোরআন শোনাতে বলা হয়েছে, মৃত মানুষকে নয়। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা ইয়াসিনেই, দেখেন কত বড় বিয়াকুবেরা ইয়াসিন সূরার অর্থও পড়ে নাই। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 70 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লিউংজিরা মান কানা হাইয়া, এই কোরআন দিয়ে তাদেরকেই ভয় দেখাবে যারা জীবিত। এই কোরআন দিয়ে কাদের ভয় দেখাবে, তাদেরকেই ভয় দেখাবে যারা জীবিত। যারা মরে গেছে তাদের জন্য কোরআন প্রয়োজন নাই, কোরআন খানি প্রয়োজন নাই, বরং যারা জীবিত রয়েছে তাদের সামনে কোরআন তেলাওয়াত করতে হবে, তাদেরকে কোরআনের আইন তাদেরকে বোঝাতে হবে, কোরআনের যে কথাগুলো আছে তাদের সামনে তুলে ধরতে হবে। দাওয়াতই দিলেন না আর আপনি জঙ্গি হামলা করে বসলেন, তা তো ঠিক নয়। সবাইকে দাওয়াত দিতে হবে, কোরআনের রাজনীতি সামনে তুলে ধরেন, এখন তো সময়। কোরআন কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে বলে, কোরআন ও সহি হাদিস কিভাবে বলে তাদের সামনে অন্তত তুলে ধরেন, দাওয়াত তো পেশ করেন, মানাতে হবে জোর করে, এ কথা তো কেউ আপনাকে বলে নাই। তাদের সামনে অন্তত দাওয়াতটা পেশ করা দরকার ছিল ইসলামী দলগুলোর কমপক্ষে, কিন্তু কই, সবাই ক্ষমতার আখের গুছাতে চায়, সবাই চায় টুপাইস করে যেভাবে হোক, গণ অভ্যুত্থান করে হোক, মারামারি করে হোক, আর জঙ্গি হামলা করে হোক, রাষ্ট্র দখল করি এরপর সব টাইট দিব না, আগেই আপনার নাট লুজ হয়ে গেছে, ওই নাটে হাজার থ্রেড টেপ দিলেও কাজ হবে না। তাই বলা হচ্ছে লিউংজিরা মান কানা হাইয়া, এই কোরআন তাদের সামনেই পাঠ করতে হবে যারা জীবিত রয়েছে, মৃতদের জন্য কোরআন পাঠ করে নয়। এক লক্ষ বার কোরআন পাঠ করলেও চারানা নাকি হবে না, ওই মৃত ব্যক্তির চারানা উপকার হবে না, হবে না, হবে না, হতে পারে না। আপনি ও মৌলবীদেরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন পড়িয়েছেন, ওই মৌলবী যদি এই মর্থে কোরআন পড়ে থাকে যে আমি কোরআন পড়ে কিছু কামাই করব, কিছু টাকা দিবে, হাদিয়া পাবো, আর ওকে বক্সে দেব, তাহলে ওই আলেম ওলামা নিজেদের পেটে আগুন ভর্তি করেছে। কি ভর্তি করেছে? আগুন ভর্তি করেছে, হারাম খেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিমে, 1631 নম্বর হাদিস এবং মিশকাতের ওসিয়ত অধ্যায় 203 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানুন কাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সব আমল বাতিল হয়ে যায়, সব আমল সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো আমল আর তার থাকে না, সম্পর্ক ছিন্ন হয়ে যায় সব আমলের সাথে, মরে গেল আর কোনো আমল পৌঁছাবে না। ইল্লা মান সালাসাতিন, তবে তিনটি আমল পৌঁছে থাকে, কয়টি আমল? তিনটি আমল পৌঁছে থাকে, এই তিনটি আমল করে যান, কবরে শুয়ে শুয়ে আপনি কি পাবেন? তার ফল পাবেন, তার নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। এমনও হতে পারে যে আপনি জীবিত থাকতে যা করতে পারেননি, মরার পরে তার চাইতে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ ডিপিএস সরকার আর ওই ব্যাংকরা কত টাকা দিবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা চতুর্থ গুণ পঞ্চম গুণ দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন, সত্তর গুণ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আউ সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, জারিয়া মানে প্রবাহিত, সদকা মানে হচ্ছে দান, এমন দান যেটা প্রবাহিত হবে, অর্থাৎ কোন গাছ লাগালেন, এটার খাদ্য পাখি পশু এমন কি মানুষ খাইল, এরপরে আপনি একটা নলকূপ দিলেন, যেই নলকূপের মাধ্যমে মানুষ সেই পানি খাইল, পশু পাখি পানি খাইল আর আপনার জন্য দোয়া করল, এর বড় কোনো মসজিদ অথবা মাদ্রাসা করে দিলেন, মসজিদ করতে না পারলেও মসজিদে সহযোগিতা করলেন, মাদ্রাসাতে সহযোগিতা করলেন, দিনই প্রতিষ্ঠানগুলোতে, এইগুলার মধ্যে যারা সলাত আদায় করবে, এই সমস্ত সলাত আদায়ের, এই সমস্ত পড়াশোনার, এই সমস্ত কোরআন হাদিস গবেষণার কিছু কিছু সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে অলরেডি। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে আও ইলম ইনফাউ বিহি, এমন জ্ঞান, জ্ঞান কিন্তু এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায়, এমন জ্ঞানই আপনি শিখাইয়া গেছেন যে যেই জ্ঞান দিয়ে মানুষের অপকার সাধিত হয়, এই রকম জ্ঞানের সারানা মূল্য নাই। কোরআন ও সহি হাদিসের জ্ঞান আপনি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে গিয়েছেন, সহি আকিদা সম্পন্ন মানুষকে বই পুস্তক লিখে গেছেন, এই সমস্ত সুয়াব আপনি কবরের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে আও আলাদুন সালিহিন, সৎ সন্তান, ইয়াদউ লাহু, সৎ সন্তানকে যে হারাম খায় না হালাল খায়, সৎ সন্তান ওই যে হারাম খায় না হালাল খায়, এই হালাল খাওয়ার পরে সে বাবার জন্য পিতার জন্য দোয়া করলে কারেন্টের মতো এই দোয়া লাগবে, কই আর তো অপশন খুঁজে পাই না। চার নাম্বার হচ্ছে ওই আলেম যে এসে আপনার পিতার জন্য দোয়া করে, আছে হাদিসে আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম মক্কার ইমাম দিয়ে আর মদিনার ইমাম দিয়েও যদি আপনার বাপের চল্লিশা পড়ান, চার আনার সওয়াব হবে না, চার আনার সওয়াব হবে না, কিন্তু আপনি আপনার পিতার সন্তান, আপনি যদি হক পথে চলেন, সত্য কথা বলেন আর যদি হালাল খাদ্য ভক্ষণ করেন, পিতার দোয়া করার সঙ্গে সঙ্গে লাগবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সুতরাং এই চল্লিশা করার কোনো অর্থ নাই, শুধুমাত্র পায়খানা করাটাই সার, আর চারা না নেকিও নাই, চারা না লাভও নাই। এরপরের হাদিসটির উল্লেখ আছে সহিহ বুখারী মুসলিম মিশকাতের 5167 নম্বর হাদিস। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদবাউল মাইয়্যিত সালাসা, যখন মানুষ মরে যায়, মরে যাওয়ার সাথে সাথে তার সঙ্গে তিনটি জিনিস যেতে থাকে, কয়টি জিনিস যেতে থাকে? তিনটি জিনিস যেতে থাকে, ফায়ারজি ইসনানে ওয়াইয়াবকা মাহু ওয়াহিদ, দুইটা জিনিস আবার ফিরে আসে, রিটার্ন করে ফিরে আসে, আর একটি জিনিস তার সঙ্গে থেকে যায়, ফায়ারজি আমালুহু ওয়াহলুহু, ফায়ার জি আহলুহু আমালুহু, তার ধন সম্পদ এবং তার আত্মীয় পরিজন কবর পর্যন্ত তার সাথে যায়, কিন্তু কবরে রাখার পরে সমস্ত কিছু ফেরত চলে আসে। ওয়াইয়াবকা, আর তার সঙ্গে থাকে হচ্ছে আমালুহু, বলেন সুবহানাল্লাহ, সব চলে যায় কিন্তু তার সঙ্গে তার আমল থাকে, আর কোনো কিছুই থাকে না। মানুষ যখন মরে যায় তার চক্ষু 31 মিনিট পর্যন্ত সক্রিয় থাকে, হৃদয় বা অন্তর থাকে 10 মিনিট পর্যন্ত, এরপরে ব্রেন থাকে 10 মিনিট পর্যন্ত সক্রিয়, পা থাকে 4 ঘন্টা, চামড়া থাকে 5 দিন, আর হাড় থাকে 30 দিন পর্যন্ত মানুষের সক্রিয়। এরপরে যখন ডেট চলে যায় তখন আর কিছুই থাকে না, কিন্তু কিয়ামত পর্যন্ত অনন্তকাল পর্যন্ত যেটা সক্রিয় থাকবে সেটা হচ্ছে মানুষের সৎ আমল, বলেন সুবহানাল্লাহ, তার আমল কিয়ামত পর্যন্ত সক্রিয় থাকে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মরার আগে আমরা এমন আমল করে যাব যেই আমল কিয়ামত পর্যন্ত সক্রিয় থাকবে। মানুষও মরে যাবে, চুলটা তার এত সুন্দর চুল তার মাথা থেকে সরে যাবে, চোখটা গলে পানি হয়ে যাবে, ইন্নালিল্লাহ, কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আখেরাতের জন্য আমরা কি করতে পেরেছি। আখেরাতের জন্য যদি আমরা কিছু করতে না পারি তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, কোনো লাভ হবে না। এবার আসুন যে এই সমস্ত বিষয়, কবর কেন্দ্রিক অনেক বেদাত আছে, অনেক বেদাত, তার মধ্যে থেকে কয়েকটি বেদাত আপনাদের সামনে তুলে ধরব, কয়েকটি নোট করেছি মাত্র, এগুলো আমাদের অনেক জানার দরকার, তার মধ্যে থেকে অল্প কয়েকটা বিষয় আপনাদের সামনে পেশ করব। এক নম্বর হচ্ছে, আমরা যখন মাটি দিতে যাই তখন আমরা কি বলি, সূরায়ে তহার 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত তেলাওয়াত করি, মিনহা খলাকনাকুম অমিনহা নুখরিজুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা তিনবার পড়ে, তিনবার না, একটু একটু পড়ে, মাঝখানে মাঝখানে পড়ে তিন মুষ্টি মাটি দিয়ে তাকে শুরু করে এই দোয়াটা। এটা কি, এটা পবিত্রকরণের আয়াত না? আয়াত পড়লে বেদাত হবে কেন? আয়াত পড়লে এই জন্য বেদাত হবে যেটা রাসূল করতে বলেন নাই। সালাত পড়লে সওয়াব আছে না নাই? আছে। সালাত কার হুকুম? আল্লাহর হুকুম। তো এক সাহাবী সালাত পড়তেছিলেন, তার সালাত শেষ হয় নাই, আল্লাহ রাসূল সালাত অবস্থায় তাকে ডাক দিলেন, এই তুমি এদিকে আসো। তখন সে মনে মনে চিন্তা করলো, ইস্তেহাত করলো, ওহো, আমি তো আল্লাহর হুকুম পালন করতেছি আর নবী আমাকে ডাক দিয়েছেন, তো আল্লাহর হুকুম আগে নবীর হুকুম পরে। তো তিনি উঠলেন না, সালাত আদায় শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে গেলেন। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে তাকে বললেন, কি ব্যাপার, আমি কি তোমাকে ডাকি নাই? বললে, হ্যাঁ ডেকেছেন, তো আমি মনে করছি এটা আল্লাহর হুকুম আর আপনি ডেকেছেন এটা নবীর হুকুম, তো আল্লাহর হুকুম রেখে নবীর কাছে কেমন করে আসি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কি তোমাকে বলেননি, মাতাকুমুর রুসুলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা দেন তা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। হাশর সূরা 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন নাই? বললে, হ্যাঁ বলেছেন। তো রাসূলের ইতাআত করতে হবে, আল্লাহ রাসূল বলছেন সালাত ছেড়ে দাও, সালাত ছেড়ে দিতে হবে, রাসূল বলেছেন সফরে গেলে কসর করতে হবে, এটাই করতে হবে, যেহেতু এটা রাসূলের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি তুমি সফরে যাও আর তুমি তোমার সিয়াম ভাঙতে পারো কোনো সমস্যা নাই, কিন্তু বলেন না আমি খুব বেশি পারি আর একটু কষ্ট হচ্ছে, তাই কি মরার অবস্থা হয়ে গেলেন, মরলে আপনি আত্মহত্যাকারী হয়ে গেলেন, কি হয়ে গেলেন, আপনার মরার অবস্থা শুরু হয়ে গেছে। অথচ রাসূল বলেছেন তুমি সফরে রোজা ভাঙতেও পারো আবার থাকতেও পারো, তোমার ব্যাপার, তো তোমাকে সহজ বিধানটা গ্রহণ করা উচিত ছিল, যে আমার খুব অবস্থা খারাপ আমি সিয়াম ভঙ্গ করি, এটা রাসূলের বিধান তুমি মানো নাই। তার মানে রাসূল এই আয়াত পরে কবরে মাটি দিতে বলেন নাই, তাই বেদাত, বুঝতে পেরেছেন? তাহলে মাটি দিতে হবে কি করে? মাটি দিতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর মিল্লাতের উপর, তাই না? এই বলে আপনাকে মাটি দিতে হবে, এরপর কবর সম্পূর্ণ করতে হবে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ব্যক্তিগতভাবে দোয়া করবেন, হাত তুলে নয়, হাত তুলে দোয়া করলে ওই জানাজার সলাতে যে নেকিটা পেয়েছেন সব নেকি বরবাদ হয়ে গেল, এক ওহুদ পরিমাণ নেকি পেয়েছিলেন ওটা বাদ হয়ে গেল, যদি হাত তুলে ওইখানে দোয়া করেন, কারণ হাত তুলে দোয়ার বিধান সেখানে নাই, ওটা বেদাত। সুতরাং কি করবেন, আল্লাহ মাগফিরহু আল্লাহ মারহামহু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তার প্রতি রহমত করো, অসাব্যতহু অসাব্যতহু অসাব্যতহু, আল্লাহ এই তো তাকে জিজ্ঞাসা করা হবে, এই তো তাকে জিজ্ঞাসা করা হবে, সে যেন ঠিক মতো উত্তর দিতে পারে, এজন্য সে যেন দৃঢ় থাকতে পারে, মনে মনে এই দোয়া করেন। আরেকটি কথা এখানে বলে নিতে চাই, যদিও আগামীতে এটা আলোচনা করব যে আমাদের দেশে প্রচলন আছে যে আমরা মৃত ব্যক্তিকে কিভাবে মানে রাখতে হবে, অর্থাৎ গোসল করানোর পর হাতটা কি করে এইভাবে বাঁধে রাখে। আমি অবশ্য মাজহাবি ভাইদের দেখি নাই কিভাবে বাঁধে, এদিকে মনে হয় বাঁধে, হ্যাঁ, আর মরার সময় আর এই বুকের উপর অনেকে বাঁধে। আমাদের মধ্যে এটা প্রচলন আছে যে মৃত ব্যক্তি যখন মরে যায় মরার পরে এইভাবে হাতটা বেঁধে রাখে, যাতে মনে করে যে মালাকুল মউত আর ওই মনকির নকির জানি এসে দেখে যে না, এ তো সারা জীবন সলাতে পড়তো রে, ওর তো হাত বাঁধা, ওরা যেন এসে টাস্কি খেয়ে যায়। কত বড় বাটপারি, চিন্তা করেছেন, এত বড় বাটপারের বাটপার যে বলতেছে যে এইভাবে হাত বাঁধে রাখে। জি না, স্বাভাবিকভাবে যে যেমন ভাবে সে শুয়ে থাকে ওইভাবে তার হাত থাকবে, আর মৃত ব্যক্তিকে কবরে শোয়াবেন চিৎ করে না, উপর করে না, বরং তাকে শোয়াবেন সে যেভাবে শুয়ে থাকে ডান কাত করে, এটাই হচ্ছে বিধান। আর আমরা কি করি, একেবারে হাতটা বেঁধে দেই যাতে সলাত আদায় না করলো বুঝতে না পারে, যাতে শাস্তি কম হয়। এত বড় জালিয়াতি আল্লাহ মেনে নিবেন না। দুই নাম্বার বেদাতটা কি, দুই নাম্বার বেদাতে কবরের সামনে হাত জোর করে দাঁড়ানো ও সূরা ফাতিহা একবার, ইখলাস এগারো বার, কিংবা সূরা ইয়াসিন একবার পড়া। অনেক কবর জিয়ারত করাইতে হুজুরে নিয়ে যায়, কেন আপনি পারেন না? কারণ এইগুলা পারে না, কারণ ওদের মধ্যে এই বিধান আছে যে এইগুলা পড়তে হবে। সুতরাং এই বেদাত গুলো করার জন্য হুজুরকে ভাড়া করে নিয়ে যায়, পঞ্চাশ একশো টাকা না দিলে হুজুর নারাজ হয়ে যায়। এরপরে আসুন, এটা একটা বেদাত, কবরের সামনে যে সূরা ফাতিহা একবার, ইখলাস এগারো বার, সূরা ইয়াসিন একবার, এগুলা পড়া বেদাত। তিন নাম্বার, প্রথম তৃতীয় সপ্তম বা দশম দিনে বা চল্লিশ দিনে সেলাম বা চল্লিশার অনুষ্ঠান করা। এবার এই চল্লিশার অনুষ্ঠানে কিছু কথা বলি। মৃত ব্যক্তিকে দাঁড় করাই মানে জানাজার জন্য প্রস্তুত করায় এইবার সমস্ত মানুষের সামনে জিজ্ঞাসা করে, বলো তো মৃত ব্যক্তি ভালো ছিল না খারাপ ছিল? মানে কত বড় জালিয়াতি, জোর করে আদায় করে নিবে। এখন এই মুমূর্ষু অবস্থা কেউ বলবে এই তোর বাপ খারাপ ছিল বা তোর ভাই ভালো ছিল না, এ কথা বলবে না, না না না না অনেক ভালো ছিল, খুব ভালো ছিল, এরকম জিজ্ঞাসা করা সম্পূর্ণ নাজায়েজ। এবার আসুন, আমরা যখন পুরাতন বাসবাজার মাদ্রাসা পাবনাতে লেখাপড়া করতাম ছোটবেলায়, তার বুঝতাম না তো, হুজুর বলতো আজকে রাত্রে কিন্তু তোমাদেরকে এক লক্ষ বার তাসবিদানা গুনতে হবে, ওই ছোট ছোট পাথর আছে না, এই পাথর দিয়ে তাসবিদানা গুনতে হবে। তাসবিদানা গুনলে কি হয় তখন জানতাম না, এখন এক বইতে পড়লাম তাসবিদানা গুনলে নাকি তার পাপ মোচন হয়ে যায়, তার জায়গাটা নাকি আজাব আর হতে পারে না, ইত্যাদি ইত্যাদি কথা বর্ণিত করা হয়েছে। তো এটা একটা জালিয়াতি, আমরা তো রাতের বেলায় বুঝি নাই, তবে কিছুদিন পর বোঝার চেষ্টা শুরু হয়ে গেল যে যেই রাতে আমাদেরকে এই তাসবিদানা গণনা করা হয় পরের দিন খুব সুন্দর খাওয়ার আয়োজন, বাহ, নিয়ে যায় আমাদেরকে ভাড়া করে, হ্যাঁ, মরা শকুনের মতো খাওয়ার জন্য সব হুজুররা যায়, একবারে রুমাল টুমাল পেঁচায়ে মরা শকুনের খাওয়ার খাওয়ানোর খাওয়ার জন্য, মরা যেমন শকুন চিন্তা করে যে মানুষ কেউ মরল কিনা, কোন পশু মরল কিনা, এটা খাইতে হবে, এই হুজুররা ঠিক ওইভাবে চেয়ে থাকে। এরাও কিন্তু নিজেদেরকে সহি হাদিস আলা বলে দাবি করে, এদেরও কিন্তু বড় বড় হুজুর আছে, এদের একজন বড় হুজুর আছে যার নাম আব্দুল আলিম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তিনি এই কথাগুলো তার বইতে লিখেছেন। আমার এই বক্তব্য ইন্টারনেটে যাওয়ার পর আমার হুজুররা বাজবাজার হুজুর আমার প্রতি রাগান্বিত হতে পারেন, এই জন্য আমি বলছি না, আপনার হুজুররাই লিখেছে, আমি শুধু উদ্ধৃতি দিলাম ৩৯ পৃষ্ঠা, মৃতদের জন্য জীবিতদের করণীয় এই বইটাতে আছে। তো তিনি বলছেন, অতঃপর তারা মরা শকুনি নেয়, মরা খাওয়ার জন্যে তারা চলে যায়, আর কিছু টুপাইস কামাই করার জন্য, হাত পকেট খরচার জন্যে তারা এরকম করে থাকে। এরা হচ্ছে শিক্ষাহীন মোল্লা। ৩৬ পৃষ্ঠায় তিনি বলছেন, এরা হচ্ছে শিক্ষাহীন মোল্লা, আর এরা বেদাতকে বেদাত দেখেও কিছু বলে না, ঢিলা নীতি প্রদর্শন করে, বলে অসুবিধা নেই, এটা করলে কি হয়, ঢিলা নীতি প্রদর্শন করলেও চলে না করলেও চলে, এটার নাম হচ্ছে ঢিলা নীতি, এটা হচ্ছে ঢিলা নীতি প্রদর্শন। আব্দুল আলীম সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তিনি বলছেন এরা হচ্ছে শয়তানের খাদেম। এরা কি? এরা শয়তানের খাদেম। মুহাদ্দিস আসলাম রাহেমাহুল্লাহ তিনি বলছেন তাজকিরাতুল মাওজুআত খণ্ড 1-300 পৃষ্ঠায় তিনি বলছেন, মান আমেলা সাহাবি খবরিন ফাইন্নাহু কিযবুন ফাওয়া মিন খাদিমিশ শয়তান। যে ব্যক্তির কাছে সহি হাদিস পৌঁছে গেল, তারপরেও জাল বানোয়াট হাদিসের উপরে আমল করার চেষ্টা করলো, রসম রেওয়াজ টিকিয়ে রাখলো, তিনি বলছেন ফাওয়া মিন খাদিমিশ শয়তান, ও হচ্ছে শয়তানের খাদেম। কার খাদেম? শয়তানের খাদেম। এই সমস্ত মোল্লারা ওই পুরাতন বাজবাজারে আমাদের হুজুররা হোক আর এই পিরুজ আলী আমানিয়া মাদ্রাসার হুজুররা হোক, যেই হুজুররাই হোক না কেন, ওরা হচ্ছে শয়তানের খাদেম। কিসের খাদেম? শয়তানের খাদেম। এই চল্লিশা খাই না বলে, চল্লিশার অনুষ্ঠানে যাই না বলে আমার সাথে অনেক কিছু হয়ে গেল। বললো হুজুর আপনি যান আর না যান, আমি চেয়ারম্যান সাহেব যাবই। আমি কি আপনার লজ্জাও করে না এই ফকিরির খাবার আপনি খাইবার যান? বলে হুজুর আপনার মুখে কিন্তু কোনো কিছুই আটকায় না। আমি বলে আপনি খাইতে পারলে আমার মুখে আটকাইবও না, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আমি বলছি, এগুলো তো যদি একান্ত কেউ খাইতেই পারে তাহলে ওই ফকির মিসকিন খাবে সাদাকা। যদি কেউ চল্লিশার অনুষ্ঠান বাদ দিয়ে কেউ যদি ফকির মিসকিনকে খাওয়াইতে চায় খাওয়াইতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা যদি কেউ খাইতেই পারে তাহলে খাবে তারা, যারা একান্ত হত দরিদ্র তারা খাবে। কিন্তু এই খাবারে ভাগ বসায় চেয়ারম্যান সাহেব, এই খাবারে ভাগ বসায় মাতব্বর সাহেব, এই খাবারে ভাগ বসায় মসজিদের কমিটিরা, সভাপতি সেক্রেটারি সবাই মিলে যায়, হুজুর সেখানে উলুস্থুল করে আনন্দ করে। অনেকটা রাগান্বিত হয়ে গেছেন আমার উপর আমি বুঝতে পারছি, তবে সলিউশন আছে। আছে না নাই? আছে। মৃত ব্যক্তি মরে গেলে তার জন্য আপনি কিছু করবেন, সে মর্মে সহি হাদিস আছে, সহি হাদিস থাকতে আপনাকে জাল বানোয়াট কথা কেন নিতে হবে? আসুন, হাদিসটির উল্লেখ রয়েছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 5ম খণ্ডায় ওসিয়ত অধ্যায়, 5ম খণ্ড ওসিয়ত অধ্যায় 4075 নম্বর হাদিস। এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, আল্লাহ নবী আমার মা তো মারা গেল কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম না, আমার মনে হয় আমি যদি থাকতাম তো আমার মাতা কিছু ওসিয়ত করে যেতেন, আমি কি আমার মায়ের জন্য দান সাদাকা করতে পারি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি তোমার মায়ের জন্য সাদাকা করতে পারো। 473 নম্বর একই গ্রন্থের একই নাম্বার হাদিসে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত 4073 নম্বর হাদিসে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকটার গোনাও ক্ষমা হবে, বলেন সুবহানাল্লাহ। এই লাইনে আসেন, এই লাইনে আসেন, আর আপনি যদি বলেন যে ঠিক আছে চল্লিশা তো এটা জায়েজ নেই, না জায়েজ বেদাতি, আপনি আপনার পিতা মাতার জন্য 3 দিন বা 4 দিন যে কোনো একদিন ফকির মিসকিন ডেকে নিয়ে আসে খাওয়াবেন, আপনার মাতা পিতা সন্তুষ্ট এবং তারা অবশ্যই সওয়াব পাবে, এতে কোনো বাধা নাই। কিন্তু আপনি ওই চল্লিশার অনুষ্ঠান করে আলেম ওলামা দাওয়াত দিয়ে কোরআন খতম করায়ে হ্যাঁ ওদেরকে খাওয়ালেন, পেট ভুজুরি করালেন, আল্লাহর কসম চারানা লাভ নাই। আপনার পিতা মাতার জন্য ছাগল বকরি ভেড়া দুম্বা টাকা পয়সা মসজিদ মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি জায়গায় ব্যয় করেন, আপনার পিতা মাতা কবরে অবশ্যই তার সওয়াব পাবে, কিন্তু এর বাইরে গেলে চারানার সওয়াবও পাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন 4 নম্বর বেদাত, যারা কবর খনন করে ও দাফনের কাজে সাহায্য করে তাদেরকে মৃতের বাড়িতে দাওয়াত দিয়ে বিশেষ খাবারের ব্যবস্থা করা। আল্লাহর কসম করে বলছি, উদ্দেশ্য যদি থাকে পেট হুজুরি, আর ওই লোকটার কবর খনন করেছেন আর কি করেছেন, তাকে মৃত্যুকে দাফন করিয়েছেন, মৃত্যুকে দাফন করাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবেন, আপনাকে পোশাক দান করবেন, হ্যাঁ অনেক সওয়াব আছে আমি আগামীতে বর্ণনা করব। কিন্তু আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে সেখানে যান যে আপনি মৃত ব্যক্তির বাড়িতে কিছু বিশেষ উপহার পাবেন আর খাবেন, তাহলে চারানার সওয়াব পাবেন না। 5 নম্বর, বিশেষ কোন নেককার ব্যক্তির কবর থাকার কারণে জনপদের লোকেরা রুজি প্রাপ্ত হয় ও আল্লাহর সাহায্য প্রাপ্ত হয় বলে ধারণা পোষণ করা। এখানে ওলি আল্লাহ শুয়ে আছে এই জন্য আমাদের এখানে রুজি বরকত বেশি বেশি হয়, এই ধরনের বিশ্বাস করা, এই ধরনের মনে করা কি বেদাত, অবশ্য অনেকটা শিরিকের পর্যায়েও সেখানে পৌঁছে যায়। এবার আসুন প্রচলিত শিরিক সমূহ, এ সম্পর্কে আলোচনা করে শেষ করে দিব। প্রচলিত শিরিক সমূহ, আজকের এই কবর কেন্দ্রিক কি কি শিরিক হচ্ছে এ সম্পর্কে দুই একটা ধারণা দিয়ে যাই। আজকে বাংলাদেশের অলিতে গলিতে যদি মাজার নাও থাকে তাহলে মাজারের ডেকচি থাকে, ঠিক কি না? মাজারের ডেকচি থাকে, অথচ আল্লাহ রসুল সেই 1400 বছর আগেই কবরকে মাজার রূপান্তরিত করতে, কবরের সামনে সেজদা দিতে, মসজিদ বানাতে কঠোরভাবে নিষেধ করে গেছেন, যার উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের 432 নম্বর হাদিস এবং মিশকাতের 713 নম্বর হাদিস সালাতের অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ, খবরদার খবরদার তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। তার অর্থ কবরের সামনে মসজিদ বানানো যাবে না, সামনে কবর রেখে পিছনে কবর রেখে মসজিদ বানানো যাবে না। একান্ত কারো যদি কবর থাকে ডাইনে বামে থাকতে পারে, তবু এটা ঠিক নয়, মসজিদের আশপাশ থেকে কবরকে সরিয়ে দিতে হবে, নইলে ওই মসজিদে সালাত আদায় করা বৈধ হবে না। সামনে কবরস্থান আছে তাহলে ওই মসজিদে সালাত আদায় করা বৈধ হবে না। তবে একান্ত কেউ যদি ঠেকে যান যে আগের লোক করে গেছে এখন আমরা কি করতে পারি, তাহলে সেটাকে বাউন্ডারি করে আলাদা করে দিতে হবে, ওই কবরস্থানকে আলাদা আর মসজিদ আলাদা আলাদা থাকবে, একসঙ্গে অ্যাটাচড যেন না থাকে, এদিকে আমাদেরকে চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নি আনহাকুম আন যালিক, আমি এই সমস্ত জিনিস তোমাদেরকে করতে নিষেধ করে যাচ্ছি। স্পষ্ট কথা, রাসূল বলছেন আমি নিষেধ করে যাচ্ছি। আমাদের বাংলাদেশের ঢাকাতে অনেক কবর আছে, বড় বড় আজিমপুর, গোরস্থান ইত্যাদি, সেখানে যে দেখবেন অমক জনক তমক জনক, তমক নেতা তমক নেতা, তাদের হাত প্রতিকৃতি আর ফুল প্রতিকৃতি করে কবরের সামনে দেওয়া আছে, যাতে এই মূর্তি দেখলে বোঝা যায় যে এই লোকটা এখানে শুয়ে আছে। এইগুলা ইহুদি খ্রিস্টানরা করত, তাদের কবরের সামনে তারা ফুল বা ইত্যাদি তারপরে ছবির টানায় রাখতো অথবা মূর্তি বানায় রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিয়ে গেলেন, যারা এগুলা কাজ করবে, অর্থাৎ হাত প্রতিকৃতি ফুল প্রতিকৃতি দিয়ে ওই সমস্ত কবরের সামনে ছবি রাখবে, যে ব্যক্তি মারা গেছে তার সামনে ছবি রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে কঠোরভাবে তাদের জন্য সমালোচনা করে গিয়েছেন। হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ বুখারী 132 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1309 নম্বর হাদিস এবং সালাতুর রসুল পৃষ্ঠা 233 পৃষ্ঠায় উল্লেখ আছে, আপনারা এখানে বিস্তারিত দেখে নিতে পারবেন। হাদিসটির উল্লেখ আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি রূপে পরিণত হবে বলেন, নাউজুবিল্লাহ। নিকৃষ্ট জাতি রূপে মানে শিয়াল কুকুর ভেড়া দুম্বা শুয়োরের চাইতে নিকৃষ্ট এরা হবে, যারা এই সমস্ত জিনিস করে থাকে। এটা কি আমার কথা? বরং এর চাইতে খারাপ হবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা আনাম 6 নম্বর সূরা, সূরা আরাফ 7 নম্বর সূরা, 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাউনা বিহা। আল্লাহ বলছেন, বহু মানুষ বহু জিনকে আমি শুধু জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি, কারণ কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাউনা বিহা, তাদের অন্তর ছিল কিন্তু সেই অন্তর দিয়ে কখনো কল্পনা উপলব্ধি করে নাই, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের দুটি চক্ষু ছিল কিন্তু সেই চোখ দিয়ে দেখে নাই, সব কিছু দেখেছে কিন্তু সহিহ হাদিস দেখেও না দেখার ভান করেছে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল কিন্তু সেই কান দিয়ে শোনে নাই। আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, ঘোড়া ভেড়া দুম্বা কুকুর শিয়াল কুত্তা শুয়ারের মতো। আল্লাহ বলছেন বালহুম আযাল, ওর চাইতে নিকৃষ্ট। যারা কবরের সামনে যে পুষ্প স্তবক অর্পণ করে, যারা কবরের সামনে হুজুরকে ভাড়া করে নিয়ে যে দলবদ্ধ মুনাজাত করে, যারা কবরের সামনে স্যালুট করে, যারা কবরের সামনে এই সমস্ত রেওয়াজ প্রচলন করেছে, ওরা কুত্তা ভেড়া শুয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলছেন বালহু মাদাল, ওরা এত বড় নিকৃষ্ট। সুতরাং আজকে আমাদের অনেক হুজুর একটা সলাতের বইয়ের মধ্যে পড়লাম যে যেহেতু ফুলগুলা তাজা থাকে, যতক্ষণ তাজা থাকে ততক্ষণ আল্লাহর তাজবি পাঠ করে, তাই কবরের সামনে ফুল দেওয়া জায়েজ আছে বলুন, নাউজুবিল্লাহি মিন যালিক। এরাই হচ্ছে শয়তানের খাদেম ওই আলেমরা। শুনুন, আমার এক সম্বন্ধীর বাচ্চা হয়েছে, মরা বাচ্চা। তো মরা বাচ্চার অবশ্য কান্নাকাটি করছে, জানাজা দেওয়া যায়, মানে হওয়ার পরেই কান্নাকাটি করে কিছুক্ষণ পর মারা গেছে। এরপরে তার জানাজা দেওয়া হলো, জানাজার পরে সম্মিলিত মোনাজাত করলো। আমি সেখানে কি বলবো, তারাই বেশি, তাও আমি তাকে বললাম, হুজুর বলে আমি জানি, কিন্তু এখানে এই ফতোয়া বিস্তার করা যাচ্ছে না, মাতব্বররা আমাকে অসুবিধা আছে। হ্যাঁ বললাম, তাহলে আপনি তো বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি। এবার যখন কবর দিবে, কবর দেওয়ার পরে চারপাশে চারটা খেজুরের ডাল, কাঁচা ডাল পুঁতবে। আমি বললাম এটা পুঁতবেন কেন? বললে যে এটা পুঁতলে কবর আজাব হয় না, যতক্ষণ এই ডাল তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত কবর আজাব হবে না। আমি বললাম বুকারে, মনে করেন যে হাদিসটা আছে, রাসূল এটা করেছিলেন, সেটা তার জন্য খাস ছিল, কিন্তু আপনি করছেন, এত ছেলে কোনো অপরাধী করতে পারে নাই, এত বড় বোকার বোকা, এ ছেলে তো মাসুম, এত কোনো অন্যায় করতে পারে নাই, এর কবর এটা কারেন কেন? বুঝলাম আপনারা এটা গেড়ে থাকেন, এটা আপনাদের ঐতিহ্য, কিন্তু কেন এই ছেলেটা তো কোনো অন্যায় করে নাই, এর কেন গাললেন? প্রশ্নের জবাব নাই, বেশি বুঝিও না, বেশি কথা বলা তোমার যাবে না। তা আমি বলতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরের পাশ দিয়ে গেলেন, কবর আজাব তিনি বুঝতে পারলেন, আর আল্লাহ রসুল সেখানে খেজুরের ডাল পুঁতে দিলেন, বললেন যতক্ষণ পর্যন্ত এই ডালটা তাজা থাকে ততক্ষণ পর্যন্ত হয়তো বা তার আজ কবর আজাব মাফ হতে পারে। তা আপনি কি আল্লাহ রসুল আপনার কাছে ওই এসেছে, আপনি জানতেছেন যে ওর আজাব হচ্ছে না না হচ্ছে? আর এটা যদি এতই বুঝে থাকেন আপনারা, তার রসুল সাল্লামের সাহাবিরা বুঝে নাই, আপনারা তার সঙ্গে চাইতে বেশি বুঝেন, এমন কোন সাহাবি নাই যেই সাহাবি মৃত্যুর সময় কেউ মরে গেলে তাদের কাঁচা ডাল বা কিছু গেড়েছে এমন কোন প্রমাণ পাওয়া যায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 11 জন বিবি বৈধ ছিল, এটা তার জন্য খাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করেছিলেন, এটা তার জন্য খাস ছিল, এটা আম কাজ হলে সাহাবিরা অবশ্যই করতেন, কিন্তু সাহাবিরা যখন করেন নাই, তাহলে এটা যদি আপনি নতুন করে করেন তাহলে সেটা বেদাত বলে বর্ণিত হবে। সুতরাং অবশ্যই আমাদেরকে সেখান থেকে সাবধান হতে হবে, সাবধান না হলে আমরা এভাবে আস্তে আস্তে শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। এরপরে আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের 969 নম্বর হাদিস, আর মেশকাতের কিতাবুল জানাইজ জানাজা অধ্যায় মিতের দাফন অনুচ্ছেদ 1696 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আলী, লা তাদা আতিমসানান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। হে আলী, কোন উঁচু কবর পেলে না ভাঙা পর্যন্ত সেটা ছাড়বে না, কোন মূর্তি পেলে তাকে না ভাঙা পর্যন্ত তুমি ছাড়বে না। সুতরাং কবর উঁচু করা, কবর পাকা করা, কবরের পাশে দিয়ে ইটের বাউন্ডারি দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। তবে যদি কবরে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেখানে আপাতত বাঁশের বেড়া দিতে পারেন, এটা একান্তই যদি কোনো অসুবিধা হয়, শিয়াল কুকুর সেটা যদি খুঁড়ে, এটা আপনাদের ব্যাপারে, এটা হাদিসে নাই অবশ্য, কিন্তু কবর পাকা করা আর কবরে চুনকাম করা আর কবর সৌন্দর্য মণ্ডিত করা সম্পূর্ণরূপে নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বুখারী মুসলিম মেশকাতের 4494 নম্বর হাদিস, সালাতুর রাসূলের 233 পৃষ্ঠায় উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ামুরুনা আন নাকসুল হিজারাতা ওয়াত তিনা ওয়াল লাবানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাঠ পাথর আর কাষ্ঠ ইত্যাদিকে কাপড় পরাতে বলেন নাই, আল্লাহ আমাদেরকে বলেন নাই যে কবরে লাল শালু চড়াতে হবে, আল্লাহ আমাদেরকে বলেন নাই সেখানে কাপড় দিয়ে সুন্দর সৌন্দর্য মণ্ডিত করতে হবে। সুতরাং এরা হচ্ছে তারা, উলাইকা সিরারিল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জাতি হিসাবে বর্ণিত হবে বলে, নাউজুবিল্লাহ। 5 নাম্বার, বিশেষ কোন নেককার ব্যক্তির কবর থাকার কারণে জনপদের লোকেরা, এটা না, 5 নাম্বার হচ্ছে যে কবরে বা ছবি ও প্রতিকৃতিতে বা স্মৃতিসৌধে বা বিশেষ কোন স্থানে ফুলের মালা দিয়ে বা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে বা স্যালুট জানিয়ে মৃত্যুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা, অথবা একই উদ্দেশ্যে সেখানে গিয়ে মিলাদ ও কোরআন খানি করা ইত্যাদি, এই সমস্ত কিছু শিরিকে পরিণত হবে। 5 নাম্বার, এই বিশ্বাস রাখা যে মৃতপীর কবরে জীবিত আছেন ও ভক্তদের ভালো মন্দ করার ক্ষমতা রাখেন, তিনি ভক্তের ডাক শোনেন এবং তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন বলুন, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মরে যায় সে ব্যক্তির তুলনা কি সাগরের মাঝখানে সাঁতার জানে না, হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু পারা ব্যক্তি। অতএব হাবুডুবু খাওয়া ব্যক্তির জন্য তোমরা দোয়া করো যাতে পারে বসতে পারে। জীবিত ব্যক্তি মৃত্যুর জন্য দোয়া করবে, কিন্তু মৃত ব্যক্তি জীবিতর জন্য, যে ব্যক্তি জীবিত থাকতে কালীন তার ডায়াবেটিস ঠিক করতে পারলো না, যে ব্যক্তি জীবিত থাকাকালীন জ্বর আসলে ওষুধ খেত, সেই ব্যক্তি মরার পরে এত ক্ষমতাশীল হয়ে গেল, ওই আমাদের ফসি পাগলার মাজারে ফসি পাগলা জীবনে ভালো করে ভাতটা খেতে পারতো না, হাঁটতে পারতো না, চলতে পারতো না, পাগল। এই পাগল মরার পরে এত শক্তিশালী হয়ে গেছে যে ওর নামে যা মানত করে তাই হয় বলো, নাউজুবিল্লাহ। গতকালকে ইটিভিতে একটা দেখাইলো যে একজন ভণ্ড, হ্যাঁ ভণ্ড কবিরাজ, ভণ্ড আবার পীর নামেও সে খ্যাত, বিড়ি বাবা। এই বিড়ি বাবা কি করে, যত রোগ হয় সব ওই বিড়ি গুলায় গুলায় খাওয়ায় আর বিড়ি খাওয়ায়, কিন্তু নিজে বিড়ি খায় না, কারণ জানে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার ঘরে যে দেখা গেছে যে বিভিন্ন রকম ওষুধপত্র সবকিছু আছে, বাবা নাকি মাঝে মাঝে বিদেশেও যায় চিকিৎসা নেওয়ার জন্য আর ভক্তদেরকে চিকিৎসা করে এইগুলা দিয়ে। এর মধ্যে কিছু দালাল গুলা আছে, দালাল গুলা সেখানে যাইতেই দেয় না, মানুষকে কথা বলতেই দেয় না, বলে খাইলেই উপকার হবে। কেমন উপকার হবে, হঠাৎ আমার একটু সমস্যা হয়েছে, জ্বর হওয়ার কারণে মাথা একটু গন্ডগোল হয়ে গেছে, তো আমি আবল তাবল করতেছি, এই জন্য আমার আব্বা আম্মা চিন্তা করলো কি করা যায়, এ ছেলেটা এমন করতেছে কেন, জিন টিন কিছু ধরছে নাকি, এই জন্যে থাক থাক জিন টিন কিছু আসর করছে নাকি, তো কি করা যায়। আমাদের এলাকায় একজন ঘুমটা হুজুর ছিল, মানে ঘুমটা দিয়ে চলে, ঘুমটা দিয়ে চলে, বলে আমি কিছু দেখবো না, আশপাশে যাতে কিছু না দেখা লাগে একবারে ঘুমটা দিয়ে হুজুর চলে। সেই হুজুরের কাছে আমাকে নিয়ে গেল, তখন হুজুরের কাছে আমাকে নিয়ে যে আমি তো অসুস্থ, দুই তিন দিন ধরে ঠিক মতো খানা দানা করি না, এরপর আমাকে চার পাঁচজন মিলে এমন ভাবে ধরা ধরেছে, ধরার পরে কি জানি একটা কালো জিনিস, মানে অত্যাধিক গন্ধ আর অত্যাধিক স্পিড জাতীয় জিনিস আমার নাকের মধ্যে ধরে, বলে তুই কোন জায়গায় থাকিস বল, নাইলে কিন্তু তোকে ছাড়া হবে না। আমি তো এবার বিপদে পড়ে গেলাম, আমি বললাম যে আল্লাহর কসম আমার কিচ্ছু হয় না, কিছুতে কিছু শোনে না। পরে বললাম অমক বট গাছে আমি থাকি, হ্যাঁ আমি এতদিন ধরে এই ছেলেকে জ্বালাইতেছি, আমি চলে যাচ্ছি কি করবো। লাস্টে ইচ্ছা করে জোর করে স্বীকার করিয়েছে, জোর করে স্বীকার না করলে ধরেই রাখে, যখন এটা স্বীকার করলাম ছেড়ে দিলাম, ছেড়ে দিল। এই হলো পরিস্থিতি, এইগুলো ভণ্ডামি, আর এই ভণ্ডারা ইসলামকে নিয়ে খেলা করছে, আর আমাদের মিডিয়ারাও এগুলাতে ভালো করে ফলাও করছে। মিডিয়াতে দেখবেন আজকাল হিন্দুস্তানের কিছু কিছু কাহিনী, কিছু কিছু কথা নায়করা এসে অ্যাড দিতেছে যে আমার মাতার সেবা করলে, অমুকের সেবা করলে সে দিনের দিন ধনী হয়ে যায়, এগুলা মুসলমানের মধ্যেও পড়তেছে। এজন্য বলেছি ভারত যুদ্ধ করে এদের জয় করবে না, বরং আকীদাগতভাবে জয় করে নিবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই সমস্ত চ্যানেলগুলোকে বর্জন করতে হবে, যে সমস্ত চ্যানেল আমাদের ধর্মকে কেড়ে নিচ্ছে, যে সমস্ত চ্যানেল আমাদের স্ত্রী আর স্বামীর মধ্যে বিভেদ সৃষ্টি করিয়ে দিচ্ছে, যে সমস্ত চ্যানেল আমাদের ছেলে মেয়েদেরকে উচ্ছৃঙ্খল করিয়ে ছাড়ছে, এই সমস্ত চ্যানেল বর্জন করতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে শিরিক বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল হাকীম।